الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا. سورة الانشقاق এক নম্বর আয়াত থেকে পনেরো নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতগুলিকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা। এই আয়াতে প্রথমে রব্বুল আলামিন বলেছেন ইয়াসমাউন শাক্কাত, যখন আসমান ফেটে যাবে, বিদীর্ণ হবে। বর্তমানে কত সুন্দর আকাশ, উপরের দিকে দেখান তো। যদি আপনি তাকান উপরে, আকাশে কোন ফাটল আছে, কোন বেসকম আছে, কোন রকমের ফাটল নেই, কোন রকমের বেসকম নেই। সুন্দর করে রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাল তারা মিন ফুতুর, ভালো করে দেখো, আরেকবার দেখো, দেখো তো কোন রকমের ফাটল আছে কি। উত্তর না। সূরাতুল মুলকে রব্বুল আলামিন বলেছেন তো একদিন আসবে এত শক্তিশালী আর এত মজবুত আকাশ ফেলে যাবে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলী ইসলাম যখন সিঙ্গায় ফুঁক দিবেন, আকাশ ফেটে যাবে, বিদীর্ণ হবে। অন্য সুরা বলেছেন ইয়াসমাউন ফাতারাত, আর এখানে বলেছেন ইয়াসমাউন শাক্কাত। ওই তোমার শক্তি, আকাশের মতো এত বড় সৃষ্টি যদি হয় আর সে যদি ফেটে যায় রব্বুল আলামিনের একটি নির্দেশে, তাহলে তোমার অবস্থা কি? তুমি তো একটা দুর্বল প্রাণী। খুলিকাল ইনসানু যাঈফা, রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা খুবই দুর্বল। আপনি কি বলেন, আপনি খুবই স্বভাব? হয়তো আপনি বলতে পারেন না না, অমুক মুষ্টিযোদ্ধা আর অমুক মল্লযুদ্ধে এত শক্তিশালী কি মনে করেন? আচ্ছা, যখন মল্লযুদ্ধার জ্বর হয় তখন যায় ওই শক্তি, বেশ বড় গেছে না, জ্বর হলে কি যায় বুঝতে পারছেন? তিন দিন ওই মাটি দিয়ে পড়া থাকে, সত্যি খবর কই তোমার ভাই? আচ্ছা, যদি তোমাকে মশা একটা কামড় দেয়, একটা মশা কামড় দেয়, মুশকিল রাত্রে ঘুমায় না, এত শক্তিশালী। বাংলাদেশে দেখছেন অবস্থা, বলছে মশার ওষুধ মশারি, যদি মশারি না তাহলে ঘুমাতেই পারবে না। এখন হয়তো বিভিন্ন জায়গায় একটু শহরের মধ্যে হয়তো একটু উন্নত হতে পারে, কিন্তু আগে তোমার কি অবস্থা ছিল? সুবহানাল্লাহ। তাহলে মানুষ একদম দুর্বল। যেসব সৃষ্টি রব্বুল আলামিন মজবুত করে সৃষ্টি করেছেন, ওইসবের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে আসমান। সাবআন শিদাদ আরব বলেছেন, কঠিন এবং মজবুত ছাকি আকাশ আসমান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আসমানের অবস্থা কি হবে? বলছেন ইরাসসামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, তখন সে তার রবের নির্দেশ পালন করবে, রবের কথা শুনবে আর তা মানবে। আর এটি হলো তার করণীয়, এটি করতে হবে তাকে। আর যখন জমিনকে প্রসারিত করা হবে, প্রলম্বিত, বর্তমানে যখন জমিনে এই জমিতে উঁচু নিচু আছে কিনা, নদী নালা আছে, টিলা আছে, নিম্নভূমি আছে, উঁচু পাহাড় আছে, কম উঁচু পাহাড় আছে, বেশ কম মজবুত রাস্তাঘাট, কত মজবুত মাঠ, কত বেশ কম। আপনি এই যে আমরা এই জায়গায় এখানে অবস্থান করছি সৌদিতে, গান মক্কা পর্যন্ত দেখবেন কোন জায়গায় এরকম, কোন জায়গায় এরকম, ঠিক না? কিন্তু এক জমানা আসবে, এক সময় আসবে, অর্থাৎ কিয়ামতের দিন, ইদাল আওমিত মুদ্দাত, যখন জমিকে একদম সমান করে রাখা হবে, বলেন সুবহানাল্লাহ, সব উঁচু উঁচু টিলা টিলা কিছুই থাকবে না। ও ইদাল আওম মুদ্দাত, আর কি করবে জমি ওই সময়? وألقت ما فيها وتخلى জমিনের ভিতরে যা আছে সব বের করে দিবে। ভিতরে তার ভিতরে যা আছে সব বের হয়ে যাবে, আর জমির ভিতরে একদম খালি হয়ে যাবে। তার মানে মানুষ যে মাটির ভিতরে আছে ওদেরকে জমি বের করে দিবে, সবাই বের হয়ে যাবে ওখান থেকে, আর জমি খালি হয়ে যাবে। ওইটা কোন দিন? কিয়ামতের দিন। বুঝলেন তো আপনারা, আমাদের সকলের বিশ্বাস হয়েছে কিয়ামতের উপর, কারণ কিয়ামতের উপর বিশ্বাস না হলে কেউ মুসলমান হতে পারে না। ইমানের ছয় ভিত্তির মধ্যে একটি হচ্ছে আল ইয়াউমুল আখির। ইমানের ছয় ভিত্তি তো আল্লাহর উপর ইমান আনা, আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. এই ছয়টা। আমি ইমান আল্লাহ আল্লাহর উপর, ইমান আল্লাহ আল্লাহর ফেরেশতাদের উপর, ইমান আল্লাহ আল্লাহর কিতাবসমূহের উপর, ইমান আল্লাহ আল্লাহর রাসূলদের উপর, ইমান আল্লাহ আখিরাতের দিনের উপর, আর ইমান আল্লাহ ভালো মন্দ তাকদীরের উপর ইমান এসেছেন। এই ছয় হলো কিসের ভিত্তি? ইমানের ভিত্তি। তো কিয়ামতের দিন আপনি আবার উঠবেন, ঘুমিয়ে থাকবেন না, উঠে যাবেন। ইসরাফিল আলাইহিস্সালাম একবার সিংহায় ডুব দিবেন, সব ধ্বংস হয়ে যাবে, সুবহানাল্লাহ, আবার ডুব দিবেন রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে, আবার সবাই নিজে নিজের স্থানে আবার উঠবে, বলেন সুবহানাল্লাহ। মানুষ মাটির মাটির পেটের ভিতরে ছিল, ওই সময় ও বের হয়ে পড়বে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার আমি তোমাদেরকে ফিরিয়ে দেব, পুনরায় আবার এই মাটি থেকে তোমাদেরকে বের করব। মানুষ কিসে তৈরি? সবাই জানেন কিসের তৈরি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন। ফনফনে মাটি থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, মাটি থেকে রব্বুল আলামিন সৃষ্টি করেছে। তোমার ইজ্জত কি? তুমি অন্ধকার মাটি। পরবর্তীতে মানুষের আসল হচ্ছে মাটি, তারপরে যে পরম্পরা তা হচ্ছে ওই শুক্রবিন্দু। মূল্যহীন পানি থেকে রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। মৃত থেকে তোমাকে জিন্দা করেছেন, তুমি জিন্দা পরবর্তীতে আল্লাহ তোমাকে মৃত করবেন। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্। জিন্দাকে রব্বুল আলামিন মৃতকে মৃত থেকে বের করেন, আবার মৃতকে আল্লাহ রব্বুল আলামিন জিন্দা থেকে বের করেন। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ويخرج الميت من الحي، تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. يا رب তুমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাও আর দিনকে রাতের ভিতরে প্রবেশ করাও, জিন্দাকে মৃত থেকে বের করো আর মৃতকে জিন্দা থেকে বের করো। আব তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে যাকে চাও বিনা হিসাবে রিজিক দান করো। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি নাকি? আল্লাহ। তো রিজিকের জন্য দুনিয়া কামাই করার জন্য আপনি সংসারকে কোন করতে ত্যাগ করেন? শুনো বলছে, রিজিকের মালিক কে? আল্লাহ। তো এই রিজিকের মালিক যদি তোমার বিশ্বাস হয় রব্বুল আলামিন, তাহলে ওই রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে মেরে আবার সৃষ্টি করবেন, আবার পুনরায় তোমাকে বের করবেন কিয়ামতের দিন। এটা কেন বিশ্বাস করো না? যদি তুমি সত্য সত্য বিশ্বাস করতে তাহলে ফজরের সময় ঘুমিয়ে থাকতে না। সত্যটা মিথ্যা? তাহলে বোঝা গেল তোমার বিশ্বাসটা নড়ে বড়ে বিশ্বাস, সত্য সত্য বিশ্বাস হচ্ছে না। কোটি টাকা যাবে না কিন্তু আমি সালাত ছাড়তে পারি না, ঠিক না ভাই? কারণ আমার সামনে রয়েছে কিয়ামতের দিন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়াল মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে, বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। হে মুসলিম, তুমি এত ইমানদার বলে দাবি করো কিন্তু সালাতটা পর্যন্ত পড়ো না, তাহলে তোমার ইমান কোথায়? সবাই আমার বলেন, অনেকে কিন্তু হাত তুলে নিব মুশকিল, আবার তুলে বলেন একদম উপরে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আমিন। বুঝলেন? ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়াতাখাল্লাত ওয়াযিনাত লি রাব্বিহা ওয়াহুকাত। আসমান যেভাবে রবের নির্দেশ পালন করেছে ওইভাবে জমিন রবের নির্দেশ পালন করেছে আর করবে। বলো সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে তাদেরকে বললেন, বলছেন فقال لها وللارض اقيا طوعا او كرها قالت اتينا طائعين ثم استوى الى السماء وهي دخان। আসমান বাষ্পের আকৃতিতে ছিল, দুখান ছিল, ধোঁয়ার মতো ছিল। তখন রব্বুল আলামিন আসমানকে আর জমিনকে বললেন, এসো তোমরা দুজন বাধ্য হয়ে কিংবা তোমাদের ইচ্ছায় স্বেচ্ছায় তোমরা আসো, আমার অনুগত হয়ে আসো কিংবা বাধ্য হয়ে আসো। তারা উভয় বলল, রব্বুল আলামিন আমি আমরা তোমার অনুগত হয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। বাধ্য হয়ে আসবো না, তোমার কথা মেনে সুবহানাল্লাহ। তাহলে বেশ কোন দিকে না একজন আসে টেকা পড়ে আর আরেকজন বলে মন থেকে খারাপ, একজন সলাৎ পড়ে একমাত্র তার রবকে রব মেনে সলাৎ পড়ে আর আরেকজন সলাৎ পড়ে ঠেকায় পড়ে, আছে কিনা ভাই? বলে যদি সলাৎ না পড়ি তাহলে কি হবে? বলে হায় রে হায়, এই এলাকার মানুষ এমন, এই এলাকার বড় আলিম অমুক, যদি আমি সলাৎ না পড়ি তাহলে আমি মারা যাওয়ার পর সলাৎ জানাজা পড়বে না, মুশকিল। একটু হেলি জিলে কথা বললো মানুষের ঘুম আছে। মনোযোগ সহকারে শুনলেন, আচ্ছা সামনে যাই, আপনারা বুঝতে পারলেন এক সময় আসবে এই আসমান আসমান থাকবে না, জমি জমি থাকবে না, ওয়া তাদের নিজস্ব কেন্দ্রবিন্দুতে থাকবে না, ইসরাফিল আলাইহিস সালাম শিকার উদ্দিবেন সাথে ওরা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমি কিরকম উঠতে থাকবে, ইয়াউমা ইয়াকুনু নাস কাল ফরাশ, ইয়াউমা ইয়াকুনু নাস কাল ফরাশ মানফুশ, ওয়া তাকুনুল জিবাল কাল ইহিল মানফুশ। ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন মানুষ হবে পতঙ্গের মতো, রঙিন পতঙ্গের মতো, কাল ইহিল মানফুশ অথবা ধুনা, এরপরে হ্যাঁ কাল ফরাশ মানফুশ, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে মানুষ। আর কি হবে? ওয়াতাকুনুল জিবাল কাল ইহিল মানফুশ, আর পাহাড় হবে ধুনা তুলার। তো ওই দিনকে তোমরা স্মরণ করো। এখানে রব্বুল আলামিন বলছেন ইযা সামাউ শাক্কাত وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يقول رب العالمين ما نشك شمودن كل قول جل يا أيها الإنسان أتشاب رسول إنسان إنسان كده হে মানুষ, তুমি কষ্ট করে পরিশ্রম করে ক্লান্তি করে তুমি এগিয়ে যাচ্ছ তোমার রবের দিকে, সুবহানাল্লাহ বলে যতই কষ্ট করছে শেষ ঠিকানা কোন জায়গায়? দুনিয়া ইয়া দুনিয়া, দুনিয়ার জন্য এত কষ্ট করলাম রে কিন্তু দুনিয়া হাসিল হলো না, ঠিক না? পেট ভরবে, কোটিপতি হয়ে গেল পেট ভরে, আর যদি হাজার কোটি হয় তো পেট ভরবেই না। হ্যাঁ, হাজার কোটি হলে তো পেট ভরবেই না, লাখ কোটি হলেও তবু ভরে না, কোটিপতি হলেও ভরে না, ওটা আরো দেখি। কিন্তু শান্তি নাই, শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ধন সম্পদে শান্তি হয় না, টাকা পয়সায় শান্তি হয় না, ক্ষেত খামারে শান্তি হয় না, শান্তি হয়, শান্তি হয় একমাত্র আল্লাহর জিকিরে। বলেন সুবহানাল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনো আল্লাহর জিকিরের মাধ্যমে রয়েছে মনের শান্তি। আপনি হয়তো গেন গেলা গেন করবেন একটু ফিলিম গুলো আর এরকম টিকতে থাকবেন, এই যে শান্তি পাবো, হয়তো এমনি মনে কিছু শান্তি করার নেই, স্থায়িত্ব নেই শান্তি। আর যে শান্তি পাবেন আল্লাহ জিকিরের মাধ্যমে এটা স্থায়ী থাকবে। বলুন সুবহানাল্লাহ, সত্য বললাম না মিথ্যা বললাম? আপনি আজকে থেকে পরীক্ষা করুন, দেখবেন আমার কথা সত্য না মিথ্যা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিলাল আলাম দাও আর সালাতের মাধ্যমে তুমি আমাদেরকে সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শান্তি পান, সান্ত্বনা পান সালাত দেয়, আর আমরা যদি সালাত পড়ি তাহলে সান্ত্বনা পাবো? সালাতের মতো সালাত পড়ে দেখুন শান্তি পাবেন ইনশাআল্লাহ, আর যদি সালাত হয় অন্য সালাতের মতো তাহলে শান্তি পাবেন না। খালিস লিওয়জহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর বিধান পালন করেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন, দেখবেন শান্তি পাবেন। শান্তি পান তো আপনারা, যারা শান্তি পান সালাতের একটু হাত দিন, সবাই হাত দেখা যায় না, সন্তুষ্টি বলছেন নামান দিলেন, রবকে রাখলে শান্তি পাই, আল্লাহ রবকে রাখলে শান্তি পাই, চিন্তা দূর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে অশান্তি দূর হয়, সুবহানাল্লাহ বললে অশান্তি দূর হয়, আলহামদুলিল্লাহ বললে অশান্তি দূর হয়, আল্লাহু আকবার বললে অশান্তি দূর হয়, আল্লাহর কালাম পাঠ করলে অশান্তি দূর হয়, ঠিক না অলি ভাই? কারণ আমি বলিনি, আমার রব বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনো আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়। ফজরের সময় তো সালাত পড়বেনই, ফজরের আগে উঠলেন, দেখলেন এত মজা। তাহাজ্জুদের সময় উঠো, রবকে ডাকো, এত মজা, কুটি কুটি টাকা একদিকে, আর তাহাজ্জুদের দুই রাকাত সালাত দিতে সত্যরাবিটা নিজে প্র্যাকটিস করুন, আর আমাকে পরে বলুন, বুঝতে পারছেন? আজকে থেকেই শুরু করুন, দুই রাকাত সালাত পড়ুন, আর এক রাকাত ফিতির পড়ুন ফজরের আজানের পূর্বে, দেখবেন এত শান্তি পাবে ইনশাআল্লাহ। যদি কেউ আরো বেশি পড়তে পারে 11 ওয়াক্ত পর্যন্ত, তাহলে তো শান্তি আর শান্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হোক, রব কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাযিহুন ইলা রাব্বিক কাযহান ফামুলাকি। মানুষ কষ্ট মুষ্ট করছে, কষ্ট মুষ্ট করে যাচ্ছে কোথায়? তার রবের কাছে। রবের দিকে যাচ্ছে, পুলিশ এসে তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে, পাওয়াবে কোথায়? পাওয়ার কোন জায়গা আছে? ফর্মুলাকি কিয়ামতের দিন সরাসরি রবের সামনে দাঁড়াতে হবে তোমাদেরকে। কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে ওই সময় কি হবে? সময় কম তো, সামনের আয়াতগুলির হালকা সংক্ষিপ্ত তফসিল। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وتقول ذاك إترام لما دمها تدياه به تار حساب شهج وبدياه به قل سبحان الله আপনার আমল নামা যদি ডান হাতে পেয়ে যান, তাহলে আপনি কামিয়াব হয়ে গেছেন, সফল হয়ে গেছেন, কৃতকার্য হয়ে গেছেন, হবে সহজ ভাবে তার হিসাব নেওয়া হবে, একদম সহজ ভাবে। সহি বুখারী মুসলিমের রিওয়ায়ত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যার হিসাব নেওয়া হবে তাকে সে আর আজাদ করবে না, বুঝতে পারছেন? মুশকিল আল্লাহ বলছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে তোমার নাম উপস্থাপন হবে, অর্থাৎ মুমিনদের নাম শুধু আসবে আব্দুল্লাহ জানেন ওরা সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন কিনা? আব্দুর রহমান, আব্দুল, আব্দুল কাইয়ুম, আব্দুল আজিজ, বুঝতে পারছেন? আমার তো বাস নাম উপস্থাপন হিসাব না, মান মুক্তি শর্তের দুই বাবা, যার হিসাব নেওয়া হবে তন্ন তন্ন করে সে বাঁচবে, সে আজাদ পাবে। তো মুসলমানদের হিসাব সহজ হবে। আব্দুল কারিম ভাই বলেন, সুবহানাল্লাহ, জান্নাতে যেতে চান? তাও তো, কিন্তু কাজ করতে হবে। আমল নামা যেন ডান হাতে মিলে, ডান হাতে মেলার মতো যদি আমল করেন আমল নামা, তাহলে আপনি আপনার নাম শুধু আসবে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল সোহান, বুঝতে পারছেন? মোহাম্মদ, আহমদ ইত্যাদি ইত্যাদি, এবং সবার নাম বলবো না, বুঝতে পারছেন? কিনে একটা কিছু নাম বললাম, কারণ আমি যে মোহাম্মদ আহমদিন্ত। তো যাকে আমল নামা দেওয়া হবে ডান হাতে, তার হিসাব সহজ ভাবে দেওয়া হবে, ফাসাউফ ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আর কি হবে? وينقلب الى اهله مسرورا, সে তার পরিবারের কাছে যাবে আনন্দিত হয়ে, খুশি হয়ে। আর তার পরিবার কোন জায়গায়? বলেন তো কোন জায়গায়? জান্নাতে। হ্যাঁ, কেউ খুশি হয়ে যাবে, وينقلب الى اهله مسرورا, খুব খুশি, আলহামদুলিল্লাহ, কারণ আমি আমার নাম পেয়ে গেছি, সার্টিফিকেট পেয়ে গেছি, কিসের? জান্নাতের। আপনার ভয় থাকবে। নম্বর ওয়ান, 100% এর মধ্যে 98 আল্লাহ মুশকিল। বর্তমান আমরা পরীক্ষা দিয়েছি এত সহজ, মানে 100% পাস। তার হিসাব নেওয়া হবে খুব সহজ পদ্ধতিতে, যখন তার হিসাব নেওয়া হবে সহজ পদ্ধতিতে, আর এই সহজ পদ্ধতি তার মানে হলো শুধু নামটা উপস্থাপন হবে। এবারে তবে যাবে তার বাড়িতে, বাড়িতে খুব খুশি আনন্দ চিত্তে যাবে তার বাড়িতে তার পরিবারের কাছে। পক্ষান্তরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, যারা আমল নামা দেয়া হবে পিঠের পিছন দিয়ে, আর অন্য আয়াত আছে বিশিবালি বামহাত, তাহলে এই বামহাত দেওয়া হবে অর্থাৎ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোন হাত দিয়ে লেনদেন করেন? হাত দিয়ে না দিয়ে? সত্যি লেনদেন করতে হয় না, খাবার খাওয়ার হাতি না, কিছু শয়তানকে খুশি করতে হবে। শয়তানকে একমাত্র একদম খুশি করবেন না, খুশি করবেন কাকে? কারণ যে শয়তানকে খুশি করতে চায় তার ঠিকানা ওই শয়তানের সাথে হবে কোথায়? জাহান্নাম। ঠিক না? আপনি খুশি করবেন আপনার রবকে, আপনার রবকে আপনি খুশি করবেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ভালো কাজ উনি কোন হাত দিয়ে করতেন? ডান হাত দিয়ে। তো আপনি খাবার খাবেন ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে খাবেন না, বলবেন না গুরুগুলো আলিম করেছে। আলিম কি করবে? তুই তো দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করে খেয়েছে? পানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা বাম হাত দিয়ে খাও না, বাম হাত দিয়ে পান করো না, কারণ বাম হাত দিয়ে কে খায়? শয়তান খায়। তো আপনি মুসলিম, আপনি ডান হাত দিয়ে খাবেন। আমার নবী ডান হাত দিয়ে খাবেন, তাহলে ডান হাতের হাত দিয়ে আপনার যদি সম্পর্ক মানে লেনদেন করেন, ডান হাতের সাথে আপনার সম্পর্ক তথা ডানপন্থীদের সাথে আপনার সম্পর্ক, তাহলে বোঝা গেল দুনিয়াতে আপনার যেভাবে ডানপন্থীদের সাথে সম্পর্ক, ওইভাবে কেয়ামতের দিনে আপনাদের সম্পর্ক হবে ডানপন্থীদের সাথে। আর এই সব ডানপন্থীদের নেতা হবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যরাবিত্তা বোঝা গেছে? তাহলে যারা পৃথিবীতে বলে আমরা বামপন্থী, আগে ভাগেই হইনি আছে কিনা বামপন্থী, আগে ভাগেই হইনি, তাহলে থাকো ডানপন্থী বলে ইনশা আল্লাহ তাআলা। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাওফা ইয়াদউ থুবুরা ওয়াইয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যন্না আন লান ইয়াহুর بلى إن ربه كان به بصيرا جار عمل نمار يا حبيب بام حتي أبا بام حت شراجي نعم كيركم بولنا بيشن دكتي نعوذ بالله جمعن سي تار اي عمل نمار بابي تمعن سي نجي نجي دوم سوكي راك لي ها جو دي عمار دوم سوكي جي توي بولو كي نعرم كي تمانو আমি যদি মরে যেতাম সকল এরকম হায় এরকম বিলাপ করা ঠিক না, যতই মুসিবত আসুক মুসলমান ধৈর্য ধারণ করে, কিন্তু বুঝতে পারছেন ওই কিয়ামতের দিন যার আমল নামা দেওয়া হবে বা যে আমল নামা পাবে বাম হাতে সে এরকম বলবে, সে নিজের মুখকে রাখবে, সে নিজের ধ্বংসকে রাখবে, আর যাবে কোথায়? জাহান্নামে, ওখানে জ্বলবে। ওয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়াতে সে খুব ভালো ছিল, মন যা চায় তাই করেছে, অসৎ কাজ করেছে, সলাতের সময় সলাৎ করেনি, মার্কেটে চক্কর দিয়েছে, ভালো কথা শুনে ভালো কথা মানেনি, হক জেনে হক মানেনি, না হক মেলেছে না হক পথে ছিল, স্পষ্ট কিনা? হাজা ইন্নাহু কানা ফি আহলিহি মাসওয়া, যারা হকের পথে চলে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। অনেক ইজমানায় পাওয়া যায়, যেমন বাংলাদেশ গেলেন আপনি যদি আমি বললেন হ্যাঁ নজর করতে গিয়েছে বলে কিনা, হাত তুললে এরকম আপনাকে করে কিনা, আবার একটা দুইটা নাকি আলো একটা, ও যদি মনে করেন পতি তো মিলাদ না পড়ে, হ্যাঁ এটা আমার প্রতি আসলো, আচ্ছা পতি ফরজ সালাত পড়ার পরে একসাথে মিলে এরকম হাত তুলে দোয়া করে একসাথে, সব এটা লোক দোয়া করলো, হ্যাঁ এটা তো আমাদের লোক নয় আরেকটা বড়াই করতো দুনিয়াতে, কিন্তু আজকে তার বড়াই নাই, কিন্তু মনে করতো কি এখানে কাফের কথা, সরাসরি কাফের কথা, ইন্নাহু যান্না আল লা ইয়াহু, সে মনে করতো আসে ফিরে আসবে না, তুমি কি ফিরে আসবে না আল্লাহর কাছে, ফিরে আসবে না, সে মনে করতো আল্লাহর কাছে আর যাবে না, ইন্নাহু যান্না আল লা ইয়াহুর ইয়ানি লা ইয়ারজিআ ইলা রাব্বি, আল্লাহ বলছেন ভালো কেন না অবশ্যই আমাদেরকে ফিরে আসতে আসতে হবে, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, তার রব তাকে পরিপূর্ণ রূপে দেখছিলেন, তাকে পর্যবেক্ষণ করছিলেন তার রব, তাই এবারে যখন কিয়ামতের দিন সে উঠল তখন আমলনামা পেল কোন জায়গায়, বাম হাতে, এবারে বাম হাতে আমলনামা পেয়ে দুনিয়াতে খুব ভালো অবস্থায় ছিল, সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, এখন বর্তমানে দুনিয়াতে এত বড় মুসিবত, আর এমন মুসিবত যে মুসিবত আর কখনো দূর হবে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সকলকে নাজাত দিন, আমরা কেউ যেন বাম হাতে আমলনামা না পাই, কি বলেন ভাই, আমরা সবাই কোন হাতে আমলনামা পেতে চাই, ডান হাতে, ইয়া রব তুমি আমাদের সবার হেফাজত করো, তোমার পথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আর তোমার নাফাকাত থেকে বাঁচার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, শিরিক বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, তুমি আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا